উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খারেকুজ্জামান, পৃষ্ঠা 43, তৃতীয় অধ্যায়, ব্যাংকিং শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ব্যাংক, 3.1, ভূমিকা, ইন্ট্রোডাকশন। অর্থের উৎপত্তির পর এক পক্ষের অর্থের নিরাপত্তা বিধান এবং অন্য পক্ষের সুদে অর্থ লগ্নির ব্যবসায় এই উভয়ের সমন্বয়ের মধ্য দিয়ে এক পর্যায়ে অর্থ ও ঋণের ব্যবসায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে সমাজে এরূপ ব্যবসা পরিচালনার জন্য এক ধরনের ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব ঘটে। তাদের প্রচেষ্টাতেই মূলত মধ্যযুগের শেষার্ধে এসে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংকের ব্যবসায় জগদ্ধাতা শুরু হয়। 1157 সালে ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠানের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংক ব্যবসায় যে যাত্রা শুরু হয়, নানান বিবর্তনের মধ্যে দিয়ে তা বিভিন্ন রূপে আজ মানব সমাজে বিকশিত হয়েছে। প্যারা, আমানত সংগ্রহ ও ঋণদান, এ দুটো মৌলিক কাজের মধ্য দিয়ে যে ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব তা শুধুমাত্র দুটো মৌলিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কাজের বিচিত্রতা ঘটেছে ব্যাপকভাবে। বৈদেশিক বিনিময় সংক্রান্ত সব কাজে আজ ব্যাংক নির্ভর, শুধুমাত্র টাকা পয়সা জমা রাখাই নয়, ব্যক্তি ও কাজের বৈচিত্র্যতা ঘটেছে ব্যাপকভাবে। বৈদেশিক বিনিময় সংক্রান্ত সব কাজে আজ ব্যাংক নির্ভর, শুধুমাত্র টাকা পয়সা জমা রাখাই নয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আজ নিজে অর্থ সংগ্রহ না করে এর সামগ্রিক দায় দায়িত্ব চাপিয়ে দিচ্ছে তার ব্যাংকের উপর। ব্যাংক আজ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অর্থ সংগ্রহ করছে, জমা রাখছে, চেকের অর্থ উত্তোলনের সুযোগ দিচ্ছে, ব্যাংক বিভিন্ন বিল পরিশোধ করছে, পাওনাদারদের চেকের অর্থ পরিশোধ করছে, হিসাব সংরক্ষণ করছে। এভাবে অর্থ সংক্রান্ত নানান কাজ, নানান ধরনের কাজ সম্পাদন করতে গিয়ে ব্যাংকের প্রকৃতি বদলে যাচ্ছে। প্যারা, বাণিজ্যিক ব্যাংক ও পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠান মধ্য দিয়ে ব্যাংক না ব্যাংক ব্যবস্থা সম্প্রসারিত হলেও আজকের দিনে বিনিয়োগ ব্যাংক, বিনিময় ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক ইত্যাদি নানান ধরনের বিশেষায়িত ব্যাংকের প্রচলন ঘটেছে। সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বাইরেও মুসলিম দেশগুলোতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠছে। প্যারা, প্রথমে একক ব্যাংকের ব্যবস্থার মধ্য দিয়ে ব্যাংকের ব্যবসায় শুরু হয়েছিল তা সর্বজন স্বীকৃত। একমালিকানার ভিত্তিতে তা প্রতিষ্ঠা লাভ করলেও তার পরিবর্তন ঘটেছে ব্যাপকভাবে। এখন সারা বিশ্ব জুড়েই শাখা ব্যাংকিং ব্যবস্থা এতটাই জনপ্রিয় যে সারা বিশ্বের বড় বড় শহরগুলোতে ব্যাংকগুলো তাদের শাখা অফিস বিস্তার করছে। কোম্পানি, কর্পোরেশন, হোল্ডিং কোম্পানি ইত্যাদি নানান সাংগঠনিক ভিত্তিতে ব্যাংকের ব্যবসায় বৃহৎ থেকে বৃহদায়তন রূপ পরিগ্রহ করেছে। আর এভাবে ব্যাংক আজ সারা বিশ্ব জুড়ে বৃহদায়তন অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মানব সভ্যতা ভবিষ্যতে যত এগুবে, অর্থনৈতিক কর্মকাণ্ড আরও যত বেশি সংহত হবে, ব্যাংক ব্যবস্থায় তত বেশি শক্তিশালী হবে এবং নানানভাবে বিশেষায়িত হয়, মানুষের বিভিন্নমুখী আর্থিক প্রয়োজন পূরণে এগিয়ে আসবে তা নির্দ্বিধায় বলা যায়। ব্যাংকের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ব্যাংক, বর্তমান বিশ্বায়নের যুগে জ্ঞান বিজ্ঞান কাজকর্ম এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক বিভাজন ঘটেছে। শুধুমাত্র মস্তিষ্কের বিভিন্ন দিকের ওপরেই আজকাল ডাক্তারগণ বিভিন্ন ডিগ্রি পাচ্ছেন। প্রতিটা প্রতিষ্ঠানের কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে পরিচালনা করা হচ্ছে। অনেক প্রতিষ্ঠান এক একটা কাজকে অবলম্বন করে এগিয়ে যাচ্ছে, ব্যাংকিং কার্যক্রম তা থেকে পিছিয়ে নেই। মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণের সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের ব্যাংকের। নিম্নের রেখাচিত্রের সাহায্যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাংকের শ্রেণী বিভাগ প্রদর্শিত হলো। ব্যাংক ব্যাংকে এখানে অ্যারো চিহ্ন দিয়ে প্রথমত 4টি ভাগ করা হয়েছে। তারা মালিকানার ভিত্তিতে শ্রেণী বিভাগ, কার্যভিত্তিক শ্রেণী বিভাগ, সংগঠন প্রণালীর ভিত্তিতে শ্রেণী বিভাগ, আরেকটা হলো তালিকা ভুক্তির ভিত্তিতে শ্রেণী বিভাগ। মালিকানার ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয়েছে 4টা। 1 নম্বরে সরকারি ব্যাংক, 2 নম্বরে বেসরকারি ব্যাংক, 3 নম্বরে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক, 4 নম্বরে স্বায়ত্তশাসিত ব্যাংক। কার্যভিত্তিক শ্রেণী বিভাগ করা হয়েছে মোট 20টা। 1 কেন্দ্রীয় ব্যাংক, 2 বাণিজ্য ব্যাংক, 3 সমবায় ব্যাংক, 4 কৃষি ব্যাংক, 5 শিল্প ব্যাংক, 6 বিনিময় ব্যাংক, 7 বিনিয়োগ ব্যাংক, আট মার্চেন্ট ব্যাংক, নয় সঞ্চয় ব্যাংক, 10 আমদানি ও রপ্তানি ব্যাংক, 11 ভোক্তা ব্যাংক, 12 পরিবহন ব্যাংক, 13 ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, 14 বন্দকী ব্যাংক, 15 মিশ্র ব্যাংক, 16 গ্রামীণ ব্যাংক, 17 দেশীয় ব্যাংক, 18 আঞ্চলিক ব্যাংক, 19 গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, 20 আন্তর্জাতিক ব্যাংক। এবার সংগঠন প্রণালীর ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়েছে পাঁচটা, এক একক ব্যাংক, দুই শাখা ব্যাংক, তিন চেইন ব্যাংক, চার গ্রুপ ব্যাংক, পাঁচ মিশ্র ব্যাংক। এবং তালিকাভুক্তির ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়েছে দুইটা, এক তালিকাভুক্ত ব্যাংক, দুই অতালিকাভুক্ত ব্যাংক। ক মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অব ওনারশিপ। অর্থনৈতিক ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে প্রতিটি দেশে বিভিন্ন মালিকানায় ব্যাংক গঠিত হতে দেখা যায়। নিম্নে মালিকানার ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ আলোচনা করা হলো। এক সরকারি ব্যাংক, স্টেট ওন্ড ব্যাংক, যে ব্যাংকের সংগঠক, নিয়ন্ত্রক, পরিচালক ও মালিক সরকার তাকে সরকারি ব্যাংক বলে। এরূপ ব্যাংক সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হতে পারে অথবা পরবর্তী সময়ে জাতীয়করণের মাধ্যমে সরকারি মালিকানায় হতে মালিকানায় আনা হতে পারে। বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ইত্যাদি আমাদের দেশে এ ধরনের ব্যাংকের উদাহরণ। দুই বেসরকারি ব্যাংক, প্রাইভেট ওনারশিপ ব্যাংক, ব্যক্তিগত উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে বেসরকারি ব্যাংক বলে। তবে বেসরকারি ব্যাংক হলেও তালিকাভুক্তির প্রয়োজনেই এ সকল ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের আওতায় থেকে সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশে ডি সিটি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইত্যাদি এ ধরনের ব্যাংক। তিন সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জয়েন্ট ওনারশিপ ব্যাংক। যে ব্যাংক সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক বলে। এরূপ ব্যাংকের সাধারণত 51% ভাগ শেয়ার সরকারি মালিকানাধীন থাকে, ফলে পরিচালনার উপর সরকারি নিয়ন্ত্রণ বেশি থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ সিস্টেম এরূপ ব্যাংকের উদাহরণ। চার স্বায়ত্তশাসিত ব্যাংক, অটোনোমাস ব্যাংক, যে ব্যাংক সরকারের বিশেষ আইন বলে ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয় এবং যা স্বনিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয় তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ইত্যাদি এরূপ ব্যাংকের উদাহরণ। খ কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অব ফাংশন। আমানত গ্রহণ ও ঋণদান এই দুটি সাধারণ ব্যাংকিং কার্যক্রমের মধ্য দিয়ে ব্যাংকে ব্যবসায়ের যাত্রা শুরু হলেও যুগের প্রয়োজনে আজ তার কার্যাবলী হয়েছে ব্যাপকভাবে সম্প্রসারিত। আর এর স্বাভাবিক পরিণতিতেই উদ্দেশ্য ও কার্যক্রমের ভিন্নতা অনুযায়ী সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের ব্যাংকের। কার্যের ভিন্নতা অনুযায়ী ব্যাংকের শ্রেণীবিভাগ নিম্নে আলোচনা করা হলো। এক কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, যে ব্যাংক সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণে থেকে সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মুরব্বী, দেশের মুদ্রাবাজারের নিয়ন্ত্রক ও পরিচালক এবং সর্বোপরি সরকারের প্রতিনিধি হিসেবে দেশের আর্থিক নীতি বাস্তবায়নের পর দায়িত্ব পালন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এই ব্যাংক দেশের একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। প্রতিটা স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে, বাংলাদেশ ব্যাংক এই দেশের কেন্দ্রীয় ব্যাংক। দুই বাণিজ্য ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক অল্প সুদে জনগণের অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে জমা রাখে, অধিক সুদে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেয়, মক্কেলের পক্ষে অর্থ আদায় ও পরিশোধ করে, অর্থ স্থানান্তর, বিল বাট্টাকরণ সহ মক্কেলদের বিভিন্ন আর্থিক সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে পারে, আবার নাও হতে পারে। সাধারণভাবে ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংকই বোঝায়। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক লিমিটেড এ জাতীয় ব্যাংকের উদাহরণ। তিন সমবায় ব্যাংক, কো অপারেটিভ ব্যাংক, সমবায়ের ভিত্তিতে সমবায় আইনের আওতায় গঠিত ও পরিচালিত যে ব্যাংক সমিতির সদস্যদের অর্থনৈতিক কল্যাণের জন্য তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয় এবং সদস্যদের বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত স্বরূপ গ্রহণ করে মূলধন গঠন করে তাকে সমবায় ব্যাংক বলে। এই ব্যাংকের মূল লক্ষ্য হলো সদস্যদের আর্থিক কল্যাণ, মুনাফা অর্জন নয়। অনেক ছোট ছোট সমবায় প্রতিষ্ঠান মিলেও এরূপ ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে। এরূপ ব্যাংক সাধারণত অতালিকাভুক্ত হয়। বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এ দেশে এরূপ ব্যাংকের উদাহরণ। চার কৃষি ব্যাংক, এগ্রিকালচারাল ব্যাংক, দেশের কৃষিখাত উন্নয়নের লক্ষ্যে কৃষকদের অর্থ সংস্থানের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কৃষি ব্যাংক বলে। এটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যার কাজ হলো কৃষকদের কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদি ক্রয়ে প্রয়োজনীয় মূলধনের সরবরাহ দেয়। বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ লক্ষ্যে গঠিত ও পরিচালিত এদেশের দুটি উল্লেখযোগ্য ব্যাংকিং প্রতিষ্ঠান। 5. শিল্প ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক। শিল্প ব্যাংক ও একটি বিশেষায়িত ব্যাংক, দেশে শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংককে শিল্প ব্যাংক বলে। এ ব্যাংকের মূল কাজ হলো শিল্প উদ্যোক্তাদেরকে দীর্ঘমেয়াদী ও সেই সাথে প্রয়োজনীয় স্বল্পমেয়াদী ঋণ দান, পরামর্শ প্রদান এবং ক্ষেত্র বিশেষে প্রতিনিধিত্বমূলক কাজ সম্পাদন করা। শিল্প প্রতিষ্ঠানের শেয়ার ও ঋণপত্র বিক্রয়ে সহযোগিতা করাও এরূপ ব্যাংকের কাজ। বাংলাদেশে কর্মরত বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এ ধরনের ব্যাংকের উদাহরণ। প্যারা 6 বিনিময় ব্যাংক এক্সচেঞ্জ ব্যাংক। বৈদেশিক ব্যবসায়ের অর্থ সংস্থান এবং বৈদেশিক বিনিময় ও লেনদেন নিষ্পত্তিতে সহায়তা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলে। এরূপ ব্যাংক আমদানি ও রপ্তানি ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানকে ঋণ দেয়, প্রত্যয়পত্র ইস্যু করে ও বিনিময় হার নির্ধারণ পূর্বক বৈদেশিক দেনা পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করে। বাংলাদেশ পৃথক কোনো বিনিময় ব্যাংক নেই, তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক বিনিময় শাখা এ দায়িত্ব পালন করে। 7 বিনিয়োগ ব্যাংক ইনভেস্টমেন্ট ব্যাংক। দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সমূহকে দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহের লক্ষ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিয়োগ ব্যাংক বলে। এরূপ ব্যাংক ঋণদান ছাড়াও সরকারি ও বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ার, ডিবেঞ্চার, সিকিউরিটি ক্রয় করে। নতুন কোম্পানি বা শিল্প প্রতিষ্ঠায়ের সহযোগিতার জন্য অবলেখক ও দায়গ্রাহকের ভূমিকা পালন করে। এই জন্য শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণের পাশাপাশি নিজেও প্রচুর শেয়ার ক্রয় করে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB এ দেশে এরূপ প্রতিষ্ঠানের উদাহরণ। 8 মার্চেন্ট ব্যাংক মার্চেন্ট ব্যাংক। এরূপ ব্যাংকে ব্যবসা বাণিজ্যের সহায়তাকারী বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান। বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সংমিশ্রণে এরূপ ব্যাংক গড়ে উঠেছে। বৈদেশিক বাণিজ্যে এরা মক্কেলদের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করে, রপ্তানিকারী উত্থাপিত বিলে স্বীকৃতি দেয় এবং বিলের অর্থ পরিশোধ করে। এরূপ ব্যাংক মক্কেলের পক্ষে বিদেশ হতে পণ্য ক্রয় করে এবং ভাড়া ক্রয় বা কিস্তি বা বন্দিতে ক্রয় পদ্ধতিতে তা আমদানিকারকদের সরবরাহ করে। অ্যাস্টারিস্ক অক্সফোর্ড অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস সেকেন্ড এডিশন পেজ 322। এরূপ ব্যাংক অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী ঋণ দেয়, যৌথ উদ্যোগে অর্থ বিনিয়োগ করে এবং কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে। তথ্য সরবরাহ ও পরামর্শ দিয়েও এরা ব্যবসায়ীদের সহায়তা করে। নয় সঞ্চয় ব্যাংক সেভিং ব্যাংক। দেশে বিভিন্ন স্থানে জনগণের নিকট থেকে পড়ে থাকা বিক্ষিপ্ত সঞ্চয়গুলো সঞ্চয় হিসেবে সংগ্রহ করে। মূলধন গঠন উৎপাদন কার্য বিনিয়োগের লোকে যে ব্যাংকের কাজ করে তাকে সঞ্চয় ব্যাংক বলে। এই ধরনের ব্যাংক জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য প্রচার ও প্রচেষ্টা চালায়। এক্ষেত্রে মক্কেল খুব অল্প টাকা দিয়ে হিসাব খুলতে পারে, তবে সঞ্চয় জমা হওয়ার সুবিধাতে অর্থ উত্তোলনের উপর কিছুটা বাধা নিষেধ আরোপ করে। স্কুল সঞ্চয় ব্যাংক, গৃহ সঞ্চয় ব্যাংক ইত্যাদি ক্ষুদ্র পরিসরে এরূপ ব্যাংকের উদাহরণ। আমাদের দেশে ডাকঘর সঞ্চয় ব্যাংক এরূপ উদ্দেশ্যে পরিচালিত একটি ব্যাংক। 10 আমদানি ও রপ্তানি ব্যাংক ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ব্যাংক। এটাও বৈদেশিক বাণিজ্যে প্রয়োজনীয় অর্থ সংস্থান ও সহায়তার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান। আমদানি ও রপ্তানি ধর্মী প্রতিষ্ঠানে এরূপ ব্যাংকে ঋণ দেয়, নির্দিষ্ট আমদানি বা রপ্তানির বিপক্ষে ঋণ সরবরাহ করে, প্রত্যয়পত্র ইস্যু করে, বৈদেশিক বিনিময় বিলে স্বীকৃতি প্রদান করে এবং লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা করে। অনেক সময় আমদানিকৃত পণ্য সংরক্ষণের জন্য গুদাম সুবিধা প্রদান করে। এক্সিম ব্যাংক লিমিটেড আমাদের দেশে এ ধরনের ব্যাংকের উদাহরণ। 11 ভোক্তা ব্যাংক কনজিউমার ব্যাংক। উন্নত বিশ্বে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোক্তা সাধারণকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে সাধারণত ক্রয়ে সাহায্য করার জন্য এই বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এরূপ ব্যাংকে ক্রেতা সাধারণের সুবিধাতে ক্রেডিট কার্ড ইস্যু করে, যার মাধ্যমে নগদ অর্থ লেনদেনের ঝামেলা এড়িয়ে সহজে পণ্য সামগ্রী ক্রয় করা যায়। এছাড়া এরূপ ব্যাংকে বিভিন্ন ভোগ্যপণ্য যেমন ফ্রিজ, টিভি, এয়ার কুলার ইত্যাদি সামগ্রী কিস্তির ভিত্তিতে সরবরাহ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো এদেশে সীমিত পরিসরে এরূপ কার্য পরিচালনা করে। 12 পরিবহন ব্যাংক ট্রান্সপোর্টেশন ব্যাংক। দেশের পরিবহন খাতকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এটি এক ধরনের বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান। পরিবহন শিল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে এরূপ ব্যাংক বিভিন্ন মেয়াদে ঋণ দেয়। যানবাহন নির্মাণ, আমদানি, ক্রয়, মেরামত, খুচরা যন্ত্রপাতি ক্রয় এবং যানবাহন সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার পরামর্শ দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের ব্যাংক গড়ে উঠেছে। বাংলাদেশে এ ধরনের ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। বাণিজ্যিক ব্যাংকগুলোই এক্ষেত্রে প্রয়োজনীয় ঋণ সরবরাহ করে। ১৩. ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ব্যাংক, দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য এ ধরনের বিশেষায়িত ব্যাংক গঠিত হয়। ক্ষুদ্র ও কুটির শিল্পে এর জন্য প্রোফাইল তৈরি, মূল্যায়ন এবং দীর্ঘ ও মধ্যম মেয়াদী ঋণ মঞ্জুর করা এ ব্যাংকের মূল লক্ষ্য। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক বেসিক বিএসআইসি এ ব্যাংকের উদাহরণ। ১৪. বন্ধকি ব্যাংক, মর্টগেজ ব্যাংক, ভূমি অথবা স্থাবর বা অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে যে ব্যাংকে ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে তাকে বন্ধকি ব্যাংক বলে। যে ব্যাংক শুধুমাত্র ভূমি বন্ধক রেখে ঋণ দেয় তাকে ভূমি বন্ধকি ব্যাংক বলা হয়। এরূপ ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ দেয়। অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে বন্ধকি ব্যাংক সাধারণত মধ্যম বা স্বল্পমেয়াদী ঋণ মঞ্জুর করে থাকে। ১৫. মিশ্র ব্যাংক, মিক্সড ব্যাংক, আমানত ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সমন্বয়ে যে নতুন ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে তাকে মিশ্র ব্যাংক বা মিশ্র ব্যাংকিং বলে। এরা একদিকে জনগণের নিকট থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে এবং অন্যদিকে স্বল্প মেয়াদি ঋণের পাশাপাশি দীর্ঘমেয়াদী ঋণ দেয়। শেয়ার ও ঋণপত্র বিক্রয়ে সহযোগিতা করে এবং প্রয়োজনে তা নিজেই ক্রয় করে থাকে। এরূপ ব্যাংক সাধারণত ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের শিল্প কারখানা, কৃষি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন মেয়াদী ঋণের ব্যবস্থা করে। জাপান, জার্মানি প্রভৃতি উন্নত দেশগুলোর দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পেছনে এই ব্যাংকগুলোর যথেষ্ট অবদান লক্ষ্য করা যায়। বর্তমানে সকল উন্নয়নশীল দেশে এটি প্রসার লাভ করেছে। বাংলাদেশ কৃষি ব্যাংক মিশ্র ব্যাংকিং ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ। ১৬. গ্রামীণ ব্যাংক গ্রামীণ জনগণকে ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে এক মহতী উদ্যোগই হলো গ্রামীণ ব্যাংক। বাংলাদেশে প্রথিতযশা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এরূপ ব্যাংকের ধারণা উপস্থাপন করে সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত আছেন। এরূপ ব্যাংক গ্রাম পর্যায়ে সদস্য সংগ্রহ করে, তাদের নিয়ে গ্রুপ তৈরি করে। এরূপ গ্রুপের সদস্যগণ সাপ্তাহিক সঞ্চয় ব্যাংকে জমা করেন এবং জমা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছলে সদস্যদের মধ্যে ক্ষুদ্র প্রকল্পে ঋণ মঞ্জুর করা হয়। এর বড় সুবিধা হলো কার্যত কোনো বৈষয়িক জামানত ছাড়াই এখানে ঋণ দেওয়া হয়। ১৭. দেশীয় ব্যাংক, ইন্ডিজেনাস ব্যাংক। আধুনিক ব্যাংক ব্যবসায় শুরুর পূর্বে পৃথিবীর দেশে দেশে মহাজন শ্রেণী ও বিনিয়োগ গোষ্ঠী সীমিত পর্যায়ে চড়া সুদে ব্যাংকের ব্যবসায়ে নিয়োজিত থাকত। বর্তমানেও কম বেশি এ ধরনের গোষ্ঠীর অর্থাৎ দেশীয় এ ধরনের ব্যাংকের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এরা সাধারণত আমানত সংগ্রহ করে না, তবে নিজস্ব তহবিলে হাতে চড়া সুদে ঋণ দেয়। বাংলাদেশের গ্রাম পর্যায়ে কর্মরত এনজিও গুলো ক্ষেত্র বিশেষে দেশীয় ব্যাংকের পর্যায়ে বিবেচনা করা যায়। ১৮. আঞ্চলিক ব্যাংক, রিজিওনাল ব্যাংক। বিশেষ কোনো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক ভাবে প্রতিষ্ঠিত ব্যাংক আঞ্চলিক ব্যাংক বলে। এই ব্যাংকের সদস্য দেশগুলোর বিভিন্ন প্রকল্পে অর্থের সংস্থান করে থাকে। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি এ ধরনের ব্যাংকের উদাহরণ। ১৯. গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক। যে ব্যাংক কোনো সমাজ, গোষ্ঠী বা সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত হয় তাকে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক বলে। ইসলামিক উন্নয়ন ব্যাংক আইডিবি এ ব্যাংকের উদাহরণ। ২০. আন্তর্জাতিক ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক। জাতিসংঘ বা অন্য কোনো আঞ্চলিক সংস্থা কর্তৃক আন্তর্জাতিকভাবে সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে। বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এ ধরনের একটি ব্যাংক। ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama? না গ সংগঠন প্রণালীর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ অর্গানাইজেশন স্ট্রাকচার সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে ব্যাংকে নিম্নোক্ত 5 ভাগে ভাগ করা যায় এক একক ব্যাংক ইউনিট ব্যাংক ব্যাংকিং যে ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে এ ব্যাংকের একটি অফিস ছাড়া অন্য কোথাও কোনো শাখা থাকে না যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংক একক ব্যাংক তবে বাংলাদেশে এ ধরনের কোনো ব্যাংক নেই দুই শাখা ব্যাংক ব্রাঞ্চ ব্যাংক ব্যাংকিং যে ব্যাংকিং ব্যবস্থা একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে বা বিদেশের বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকিং বলে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংক ব্যবস্থার আওতাধীন তিন চেইন ব্যাংক ব্যাংকিং যে ব্যাংক ব্যবস্থা একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংকে তাদের নিজস্ব মূলধন কর্মচারী ও স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংকিং বলে এ ব্যবস্থায় সমঝোতীয় কতগুলো ব্যাংক একই পরিবার ব্যক্তিবর্গ বা পরিচালক মণ্ডলীর অধীনে বা সমমনা ব্যক্তিবর্গের অধীনে পারস্পরিক সহযোগিতায় পরিচালিত হয় এজন্য কখনো শিথিল ধরনের নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হতে পারে বাংলাদেশে এই ধরনের ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠেনি চার গ্রুপ ব্যাংকিং গ্রুপ ব্যাংক আর ব্যাংকিং যে ব্যাংক ব্যবস্থায় কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের বিভিন্ন একই ধরনের কতগুলো ছোট ব্যাংক গঠন করে বা একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে তাকে গ্রুপ ব্যাংকিং বলে এ ব্যবসা ব্যবস্থায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে হোল্ডিং কোম্পানি এবং যাদের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করা হয় তাদের সাবসিডিয়ারি কোম্পানি বলে হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানি সমন্বয়ে গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে পাঁচ মিশ্র ব্যাংকিং মিশ্র ব্যাংক আর ব্যাংকিং যে ব্যাংকিং ব্যবস্থা একই সাথে জনগণের আমানত গ্রহণ এবং দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর ও বিভিন্ন লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করা হয় তাকে মিশ্র ব্যাংকিং বলে মিশ্র ব্যাংকিং মূলত আমানত ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যাংকিং উভয় ব্যাংকিং ব্যবস্থার সংমিশ্রিত রূপ বাংলাদেশে বর্তমানে জনগণের বিভিন্নমুখী ব্যাংকিং চাহিদা পূরণের জন্য মিশ্র ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে ঘ তালিকাভুক্ত বিদ্যুৎ শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন অফ দ্য বেসিস অফ স্কেডিউলিং এক তালিকাভুক্ত ব্যাংক স্কেডিউল ব্যাংক স্কেডিউলড ব্যাংক দেশের অভ্যন্তরে কর্মরত যে সকল ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তাকে একে তালিকাভুক্ত ব্যাংক বলে এরূপ তালিকাভুক্তির জন্য সদস্য ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত শর্তাবলী পূরণ ও তা অনুসরণ করতে হয় এর বিনিময়ে এ ধরনের ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে প্রদত্ত ব্যাংক প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্ত হয়ে থাকে সোনালী ব্যাংক বাংলাদেশের শিল্প ব্যাংক বাংলাদেশ শিল্প ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক এ দেশের তালিকাভুক্ত ব্যাংকেরই উদাহরণ দুই দ্বিতীয় দুই অতালিকাভুক্ত ব্যাংক নন স্কেডিউল্ড ব্যাংক যে ব্যাংকে দেশের ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলেও কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত না হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে এ ধরনের ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে প্রদত্ত কোনো সুবিধা পায় না যে কারণে ক্ষুদ্র পরিসরে এরূপ ব্যাংক পরিচালিত হয়ে থাকে দি রাজশাহী ব্যাংক লিমিটেড দি কুমিল্লা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ইত্যাদি এ ধরনের ব্যাংকের উদাহরণ প্যারা উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রয়োজনে বিভিন্নমুখী ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে এবং ভবিষ্যতে এ ধরনের গতিধারা ও প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে আরও নতুন নতুন ব্যাংক ব্যবস্থা গড়ে উঠবে তা সহজেই প্রত্যাশা করা যায় 3.3 একক ব্যাংক বা একক ব্যাংকিং এর সংজ্ঞা, ডিভিশন অফ ইউনিট ব্যাংক অর ইউনিট ব্যাংকিং। একক ব্যাংকিং পদ্ধতিতে ব্যাংক ব্যবসা একমাত্র অফিস কর্তৃক পরিচালিত হয়, অর্থাৎ একক ব্যাংকিং এ একটি মাত্র কেন্দ্রীয় অফিস থাকে, কোনো শাখা অফিস থাকে না। কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকের সমস্ত কাজ সম্পন্ন করে, সমস্ত কর্মচারী একই অফিসে কাজ করে। এখানে ব্যবস্থাপক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আদেশ নিজে প্রদান করেন। প্যারা মিস্টার সেয়ার্স এর মতে, কোনো একটি ক্ষুদ্র এলাকার জনগোষ্ঠীকে ব্যাংকিং সহযোগিতা প্রদানের জন্য একক অফিসের মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে একক ব্যাংকিং ব্যবস্থা বলে। দি ইউনিয়ন ব্যাংকিং সিস্টেম ইজ ইউনিট অর সিঙ্গেল অফিস ব্যাংক সার্ভিং ইটস স্মল লোকাল কমিউনিটি। প্যারা একক ব্যাংকিং এর কার্যাবলী একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, এর জন্য এটাকে স্থানীয় ব্যাংকিং লোকাল ব্যাংকিংও বলা হয়। আমেরিকার যুক্তরাষ্ট্রে এর আধিক্য লক্ষণীয়, তাই অনেকে একে আমেরিকান বা যুক্তরাষ্ট্রীয় ব্যাংকিং পদ্ধতি নামে অভিহিত করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট বড় সকল শহরে এই ধরনের একক ব্যাংকে লক্ষ্য করা যায়। এগুলো নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। প্যারা উপসংহারে বলা যায়, একক ব্যাংকিং বলতে এমন এক ধরনের ব্যাংক ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি মাত্র ব্যাংকে তার স্বাধীনতা বজায় রেখে কোনো কোনো প্রকার শাখা অফিস ব্যতীত একটি মাত্র অফিসের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় ব্যাংকে ব্যবসা পরিচালনা করে। যে ব্যাংক এরূপ ব্যবসায় নিয়োজিত থাকে তাকে একক ব্যাংক বলে। এরূপ ব্যাংকিং ব্যবস্থার এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান যা একে অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা থেকে আলাদা রূপ প্রদানের সক্ষম হয়েছে। নিম্নে বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো। এক, কেন্দ্রীভূত পরিচালনা, সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। একক ব্যাংকিং ব্যবস্থায় এর পরিচালনা কার্যক্রম একক অফিসের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ ব্যাংক কর্মীগণ কেন্দ্রীয় প্রশাসনের আওতায় বা কাছে থেকে দায়িত্ব পালন করে। প্যারা দুই, শাখা অফিসের অস্তিত্বহীনতা, নন এক্সিস্টেন্স অফ ব্রাঞ্চ অফিস। একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না, শাখা অফিস খোলা হলে একক ব্যাংক আর তার স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে। এরূপ অফিসের মধ্যে ঊর্ধ্বতন ও ব্যাংক কর্মীগণ কার্যক্রম পরিচালনা করে। তিন, সীমিত কার্য এলাকা, লিমিটেড এরিয়া। একক ব্যাংকের শাখা অফিস থাকে না বলে তা একটিমাত্র নির্দিষ্ট অঞ্চলে বা এলাকায় ব্যবসায় পরিচালনায় বাধ্য হয়, এর ফলে এর কার্যক্ষেত্র সবসময় সীমিত এলাকায় কেন্দ্রীভূত থাকে। চার, সীমাবদ্ধ কার্যক্রম, লিমিটেড ফাংশন। নির্দিষ্ট এলাকায় কাজ করতে হয় বলে একক ব্যাংকে বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ কার্যক্রম অংশগ্রহণ করতে পারে না, ফলে ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরের মধ্যে গণ্যবদ্ধ থাকে। পাঁচ, কার্য স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অফ বোর্ড। একক ব্যাংকে নিজ কাজে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। প্রধান অফিসের কোনো নিয়ন্ত্রণ না থাকায় এর কর্মকর্তাগণ নিজস্ব বিচার বিবেচনা অনুযায়ী নিজ এলাকায় স্বাধীনভাবে ব্যাংকিং কার্য পরিচালনা করে। ছয়, কর্মচারীদের কেন্দ্রীয়করণ, সেন্ট্রালাইজেশন অফ দি এমপ্লয়িজ। একক ব্যাংকের সব কর্মচারী একই অফিসে কাজ করে, শাখা থাকে না বলে তাদেরকে স্থানান্তর বা বদলির কোনো সুযোগ থাকে না, ফলে একক নির্দিষ্ট অফিসের মধ্যেই তাদের দ্বারা তাদের সারা জীবন কাজ করতে হয়। সাত, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রিকতা, সেন্ট্রালাইজেশন ইন ডিসিশন মেকিং। একক ব্যাংকের ব্যবস্থা কেন্দ্রিক, এক কেন্দ্রিক সরকারের মতো প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক ও প্রশাসকগণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, ফলে এরূপ ব্যাংকের ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আট, ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান, স্মল স্কেল অর্গানাইজেশন। ব্যাংকিং জগতে একক ব্যাংক ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান হিসেবে গণ্য। ছোট প্রতিষ্ঠানে যে সকল সুফল রয়েছে এরূপ ব্যাংকে তা অর্জন করতে পারে। দূরবর্তী অঞ্চলে অর্থ স্থানান্তরের এরূপ ব্যাংকে যোগাযোগ ব্যাংকে কানেক্টিং ব্যাংকের সহযোগিতা নেয়। কার্যাবলী একই অফিসে সীমাবদ্ধ থাকে, যার কারণে এর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান কার্য প্রত্যক্ষ সহজ হয়। একদিকে প্রত্যক্ষ ব্যক্তিগত তত্ত্বাবধানের সুযোগ এবং অন্যদিকে প্রতিষ্ঠান ছোট ও জটিলতা মুক্ত হওয়ায় এর ব্যবস্থাপনা দক্ষতার সাথে কার্যকর সম্পাদন করতে পারে। দুই, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, প্রম্পট ডিসিশন মেকিং। একই ব্যাংকের ব্যবস্থাপকগণ একই অফিসে অবস্থিত থাকেন বলে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তথ্য সংগ্রহে বা পরিস্থিতি অনুধাবনে প্রয়োজনীয় বিলম্বের কোনো প্রয়োজন পড়ে না, অপ্রয়োজনীয় বিলম্বের কোনো প্রয়োজন পড়ে না, ফলে যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তিন, স্বল্প ব্যয় সাপেক্ষ, লেস কস্টলি। কোনো শাখা অফিস না থাকার কারণে ছোট্ট পরিসরে এরূপ ব্যাংকের সর্বপ্রাথমিক ব্যয়ে প্রিলিমিনারি এক্সপেন্সেস প্রতিষ্ঠা করা যায়, এছাড়া এর পরিচালনা ব্যয় কম হয়ে থাকে। চার, ঝুঁকি কম, ঝুঁকি লেস রিস্ক। এরূপ ব্যাংকের মূলধনের পরিমাণ কম হওয়ায় স্বাভাবিকভাবে এর ঝুঁকির পরিমাণও কম থাকে। কোনো একটি একক ব্যাংক কোনো কারণে বন্ধ হয়ে গেলে সামগ্রিক ব্যাংক ব্যবস্থার উপর তার ক্ষতিকর প্রভাব খুবই কম হয়ে থাকে। পাঁচ, মিত ব্যয় অর্জন, অ্যাচিভিং ইকোনমি। একই অফিসের মধ্যে সকল কার্যক্রম সীমিত হওয়ায় স্বাভাবিকভাবেই পরিপরি খরচের পরিমাণ কম হয়, এছাড়া এর সকল কাজে ঊর্ধ্বতনদের কার্যকর নিয়ন্ত্রণ বজায় থাকায় অপচয় ও অপব্যয়ের পরিমাণও হ্রাস পায়, ফলে মিতব্যয় অর্জন সহজ হয়। ছয়, মালিক কর্মচারী প্রত্যক্ষ সম্পর্ক, এমপ্লয়ার এমপ্লয়ি ডিরেক্ট রিলেশনশিপ। একক ব্যাংক ক্ষুদ্র প্রতিষ্ঠান হওয়ার কারণে এখানে কর্মচারীর সংখ্যা সাধারণত কম থাকে। মালিক ও কর্মচারী একই স্থানে একই অফিসে কাজ করে, তাই উভয় পক্ষের সম্পর্ক সাধারণভাবে ঘনিষ্ঠ ও মধুর হয়। সাত, ব্যাংকার গ্রাহক সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন ব্যাংকার অ্যান্ড ক্লায়েন্ট। একক ব্যাংক ব্যবস্থায় একটি নির্দিষ্ট এলাকায় ব্যাংকের কাজ সীমাবদ্ধ থাকে বলে ব্যাংকারগণ মক্কেল বা গ্রাহকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়, যার ফলে উভয় পক্ষই লাভবান হয়ে থাকে। আর কর্মচারীদের মধ্যে বন্ধুত্ব, হেলদি রিলেশনশিপ অ্যামং দ্য এমপ্লয়িজ। একই ব্যাংকের সব কর্মচারী একই অফিসে ঘরোয়া পরিবেশে কাজ করে বলে তাদের মধ্যে বন্ধুত্ব, বন্ধু সুলভ বন্ধুত্ব গড়ে ওঠে, ফলে কর্মচারীদের মধ্যে আন্তঃব্যক্তিক কলহ হ্রাস পায়, এতে কাজের পরিবেশ উন্নত হয়। নয়, মনোযোগের কেন্দ্রীয়করণ, সেন্ট্রালাইজেশন অফ অ্যাটেনশন। একক ব্যাংকের শাখা নেই বলে ব্যাংকারকে শাখা সম্প্রসারণ বা শাখার সুষ্ঠু পরিচালনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হয় না, ফলে একক ব্যাংকের উন্নয়নের জন্য ব্যাংকার একাগ্র চিত্তে মনোনিবেশ কেন্দ্রীভূত করতে পারে। দশ, আঞ্চলিক চাহিদা পূরণ, মিটিং রিজিওনাল ডিমান্ড। একক ব্যাংকে যে এলাকা প্রতিষ্ঠিত সেই এলাকার উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট থাকে, এছাড়া এই অঞ্চলের প্রয়োজন বুঝে এরূপ ব্যাংক প্রয়োজনীয় ভূমিকা পালন করতে সমর্থ হয়, ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন সহজ হয়। তিন দশমিক ছয়, একক ব্যাংকের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউনিট ব্যাংক অর ব্যাংকিং। একক ব্যাংকের বেশ কিছু সুবিধার কথা বলা হলেও বর্তমানে বৃহদায়তন অর্থনৈতিক কর্মকাণ্ডের জগতে মানুষের বিভিন্নমুখী প্রয়োজন পূরণে এরূপ ব্যাংক কার্যত অসমর্থ হয়ে পড়েছে বলে অনেকে মনে করেন। এরূপ মনে করার পেছনে যেসব কারণ বিদ্যমান বা এর যে সকল অসুবিধা রয়েছে তা নিম্নে তুলে ধরা হলো। এক, বিশেষায়নের অভাব, ল্যাক অফ স্পেশালাইজেশন। বর্তমান বিশেষায়নের যুগে বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো যেভাবে বিশেষ বিশেষ কাজে নিযুক্ত থেকে বা বিভিন্ন শাখায় বিভিন্ন বিশেষায়িত কাজে তৎপর রেখে বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পায়, একক ব্যাংকের ক্ষেত্রে তা সম্ভব হয় না। দুই, অর্থ স্থানান্তরের সমস্যা, ডিফিকাল্টি ইন এ ট্রান্সফার অফ মানি। একক ব্যাংকের ক্ষেত্রে এক স্থান হতে অন্য স্থানে টাকা পয়সা স্থানান্তরে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। একক ব্যাংকের শাখা থাকে না বলে এরা এক স্থান হতে অন্য স্থানে সহজে ও দ্রুত অর্থ পাঠাতে পারে না, এজন্য তাদেরকে সহযোগী ব্যাংক বা যোগাযোগ ব্যাংকের সহযোগিতা নিতে হয়। তিন, অধিক মূলধন গঠনে অসমর্থ। আনএবল টু ফর্ম লার্জ ক্যাপিটাল, একক ব্যাংকের সকল কার্যক্রম একটি বিশেষ এলাকায় সীমাবদ্ধ থাকায় এর পক্ষে বড় ধরনের মূলধন গঠন সম্ভব হয় না, ফলে একে অধিকাংশ ক্ষেত্রে নিজস্ব মূলধনের উপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করতে হয়। চার, দক্ষ ব্যবস্থাপকের অভাব, ল্যাক অফ ইফিশিয়েন্ট ম্যানেজার। ক্ষুদ্রাকারে পরিচালিত হয় বলে একক ব্যাংকের আর্থিক সামর্থ্য থাকে কম, ফলে এরা বেশি বেতনে উঁচু মানের ব্যবস্থাপক নিয়োগ করতে পারে না। এছাড়া ব্যবস্থাপনার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধার ব্যবস্থা করাও এদের পক্ষে অনেক সময়ই সম্ভব হয় না। পাঁচ, ঝুঁকি বন্টনই অসুবিধা, প্রবলেম ইন ডিস্ট্রিবিউশন অফ রিস্ক। একই ব্যাংকের ক্ষেত্রে এর সকল কার্যক্রম একটা অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকায় এর সাফল্য অব্যাহত অফিস বা ব্যাংকের অবস্থার উপর নির্ভরশীল থাকে, ফলে ব্যাংকটি কোনো কারণে খারাপ করলে তার ঝুঁকি শাখা ব্যাংকের ন্যায় কোনো ঝুঁকি থাকে না, এতে ব্যাংকটি বিলুপ্ত হতে পারে। ছয়, সুদের হারে বৈষম্য, ডিসপ্যারিটি ইন ইন্টারেস্ট রেট। একক ব্যাংক ব্যবস্থা বিভিন্ন ব্যাংকের সুদের হারে ব্যাপক তারতম্য করা যায়। সরকারি নিয়ন্ত্রণে অপর্যাপ্ততার কারণেও এরূপ তারতম্য বৃদ্ধি পায়, যা অনেক ক্ষেত্রে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সাত, মূলধনের গতিশীলতার অভাব, ল্যাক অফ ডাইনামিজম ইন ক্যাপিটাল। একক ব্যাংক ব্যবস্থায় মূলধনের গতিশীলতার অভাব পরিলক্ষিত হয়, ক্ষেত্র বিশেষে অধিক আমানত সংগ্রহ ও মূলধন গঠন করা গেলেও এখান সেখানেও হয়তো বিনিয়োগের সুযোগ থাকে না, আবার বিনিয়োগের সুযোগ থাকলেও হয়তো বা মূলধন গঠনে সমস্যা থাকে, ফলে মূলধনের গতিশীলতা এরূপ ব্যাংকে খুব কমই থাকে। আট, ঋণ পরিস্থিতি মূল্যায়নের সমস্যা, প্রবলেম ইন অ্যাসেসমেন্ট অব লোন কন্ডিশন। একক ব্যাংকের পক্ষে দেশের বিভিন্ন স্থানের ঋণ পরিস্থিতি সম্পর্কে যথাযথ পর্যালোচনা করা সম্ভব হয় না, ফলে দেশের সামগ্রিক অবস্থার সাথে তাল মিলিয়ে চলতে এই ব্যাংকের পক্ষে অসুবিধা হয়। নয়, সম্প্রসারণ অসুবিধা, প্রবলেম ইন এক্সপেনশন। এই ধরনের ব্যাংকিং ব্যবস্থায় যেখানে মুনাফা লাভের সম্ভাবনা বেশি থাকে সেখানেই সবাই ব্যাংক প্রতিষ্ঠা করতে আগ্রহী হয়। ঝুঁকি বন্টনের সুযোগ না থাকায় কম উন্নত ও গ্রাম এলাকায় কেউ এরূপ ব্যাংক প্রতিষ্ঠা করতে চায় না, ফলে একক ব্যাংকের কাজ সাধারণত শহর এলাকায় সীমিত থাকে। দশ, তারল সমস্যা, লিকুইডিটি প্রবলেম। শাখা না থাকায় একক ব্যাংকের সর্বাধিক নিরাপত্তার খাতিরে বিপুল পরিমাণ অর্থ নগদে সংরক্ষণ করতে হয়, এতে প্রতিষ্ঠানের ঋণদান ও বিনিয়োগ সামর্থ্য হ্রাস পায়, ফলে মুনাফার পরিমাণ কমে যায়। 11, বিনিয়োগের সমস্যা, ইনভেস্টমেন্ট প্রবলেম। নির্দিষ্ট স্থানে একক ব্যাংকের কার্য সীমিত থাকে বলে অনেক সময় গ্রাহকের অভাবে ব্যাংকের সব আমানত অসুবিধা মতো ঋণদান বা বিনিয়োগ করতে পারে না, আর আমানত অলসভাবে পড়ে থাকার কারণেও ব্যাংকের মুনাফার পরিমাণ হ্রাস পায়। 12, কর্মীদের প্রেরণার অভাব, ল্যাক অফ মোটিভেশন ফর দি এমপ্লয়িজ। এরূপ ব্যাংক ব্যবস্থার শাখার অভাবে কর্মীদের পদোন্নতি বিঘ্নিত হয়, বদলির সুযোগ না থাকার কারণে একই টেবিলে দীর্ঘকাল কাজ করাতে গিয়ে কর্মীদের মাঝে একঘেয়েমি সৃষ্টি হয়, সুযোগ সুবিধার বিষয়টিও এখানে অনিশ্চিত থাকে, ফলে কর্মীদের মনোবল হ্রাস পায়। বারো, 13, কেন্দ্রীয় ব্যাংকের সাথে সুসম্পর্কের অভাব, ল্যাক অফ গুড রিলেশনশিপ উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। এরূপ ব্যাংকিং ব্যবস্থায় কোনো একক ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক রক্ষা করে চলার কোনো সুযোগ থাকে না। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত ব্যাংকগুলো যথাযথ খোঁজখবর গ্রহণ ও নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সমস্যা হয়, ফলে পারস্পরিক সহযোগিতার সুযোগ এক্ষেত্রে কম থাকে। 14, প্রশিক্ষণ ও গবেষণা সুবিধার অভাব, ল্যাক অফ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটি। একক ব্যাংক ছোট প্রতিষ্ঠান বিধায় এর আর্থিক সামর্থ্য কম থাকে, ফলে এর পক্ষে কর্মীদের প্রশিক্ষণের জন্য পৃথক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয় না। এছাড়া ব্যাংকের উন্নয়নের প্রয়োজনীয় গবেষণা এ ব্যাংক চালাতে পারে না, ফলে উন্নয়ন ও আধুনিকায়নের সুবিধা হাতে এ ব্যাংকের অনেক সময় বঞ্চিত হয়। 15. বিলোপের আশঙ্কা, অ্যাপ্রিহেনশন অব অ্যাবলিশমেন্ট। এই ধরনের ব্যাংকের ক্ষেত্রে বিলোপের আশঙ্কা বেশি থাকে। যে স্থানে একক ব্যাংক স্থাপিত কোনো কারণে সেখানকার অর্থনৈতিক গুরুত্ব হ্রাস হলে, ক্ষতিকর প্রতিযোগিতা বেড়ে গেলে বা কোনো কারণে ব্যবস্থাপনা জটিলতা সৃষ্টি হলে ব্যাংকের বিলোপ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ঝুঁকি বন্টনের সুযোগ না থাকাতেও এই সমস্যা বৃদ্ধি পায়, ফলে ব্যাংকের কর্মী ও গ্রাহক সবাই সংখ্যায় থাকে। শাখা ব্যাংক বা শাখা ব্যাংকিং এর সংজ্ঞা, ডেফিনিশন অফ ব্রাঞ্চ ব্যাংক আর ব্রাঞ্চ ব্যাংকিং। যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা ব্যাংক শাখা প্রতিষ্ঠিত হয় তাকে শাখা ব্যাংকিং বলে। অর্থাৎ একটি কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণে দেশ ও বিদেশে অনেকগুলো একই নামের শাখা খুলে যে ব্যাংক ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে তাকে শাখা ব্যাংক নামে অভিহিত করা হয়। যুক্তরাজ্য UK এরূপ ব্যাংকের উৎপত্তি স্থল বিধায় একে ব্রিটিশ ব্যাংকিং পদ্ধতিও বলা হয়ে থাকে। অধ্যাপক ম্যাকলিন MCLEAD অধ্যাপক ম্যাকলির বলেছেন যে ব্যাংকিং ব্যবস্থায় দেশে বিদেশে অনেকগুলো শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয় তাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলে। ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম ইজ দ্যাট সিস্টেম অফ ব্যাংকিং উইচ কন্ট্রোলস অ্যান্ড মেনটেইন মেনি ব্রাঞ্চেস ইদার ইনসাইড দ্য কান্ট্রি অর ইন অ্যাব্রোড। প্যারা প্রফেসর JL হ্যানসন HNSON বলেছেন, শাখা ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং ব্যবস্থা যেখানে স্বল্প সংখ্যক ব্যাংক থাকে, তবে প্রতিটা ব্যাংকের অনেকগুলো শাখা কর্মরত থাকে। ব্রাঞ্চ ব্যাংকিং মিন্স এ ব্যাংকিং সিস্টেম উইথ এ স্মল নাম্বার অফ ব্যাংক ইচ উইথ এ লার্জ নাম্বার অফ ব্রাঞ্চেস। টিকা ওয়ান JL হ্যানসন এ ডিকশনারি অব ইকোনমিক্স অ্যান্ড কমার্স 6th edition page 40। প্যারা উপসংহারে বলা যায় যে ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান কার্যালয়ের অধীনে দেশ বিদেশে শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং শাখা অফিসগুলো প্রধান অফিসের নির্দেশ ও নিয়মকানুন মেনে চলতে বাধ্য থাকে তাকে শাখা ব্যাংক বা শাখা ব্যাংকিং বলে। বাংলাদেশ তথা এ উপমহাদেশে শাখা ব্যাংকিং ব্যবস্থার অধীনেই ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। 3.8 শাখা ব্যাংকের বৈশিষ্ট্য, ফিচার্স অব ব্যাংক ব্রাঞ্চ ব্যাংক অর ব্যাংকিং। সারা বিশ্বে এখন শাখা ব্যাংকের প্রভাব ও প্রসার বিশেষভাবে লক্ষণীয়। এর এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান যা একে একে একে পৃথক অস্তিত্ব বা রূপদানে সমর্থ হয়েছে। নিম্নে এরূপ ব্যাংকের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে তুলে ধরা হলো। 1. শাখা অফিসের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ ব্রাঞ্চ অফিস। শাখা ব্যাংকিং ব্যবস্থায় একই ব্যাংকের অনেকগুলো শাখা অফিস থাকে। এসব শাখা দেশের অভ্যন্তরে কিংবা বিদেশের যে কোনো স্থানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্থাপন করা যায়। শাখার সংখ্যা বিচার করে এরূপ ব্যাংকের সামর্থ্য বিচার করা যেতে পারে। 2. শাখা নামের অভিন্নতা, ব্রাঞ্চেস বাই দ্য সেম নেম। সবগুলো শাখা অফিসের নাম একই রূপ হয়ে থাকে। শাখা অফিসের ঠিকানা ভিন্ন হলেও ব্যাংকের নাম একই স্টাইলে সাইনবোর্ডে লেখা হয়ে থাকে। যেমন সোনালী ব্যাংক বাংলাদেশের ভিতরে ও বাইরে যত শাখা খুলেছে সবগুলো সোনালী ব্যাংক নামে পরিচিত, অন্য কোনো নামে নয়। 3. কেন্দ্রীয় ব্যাংকের সাথে সুসম্পর্ক, গুড রিলেশনশিপ উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। এরূপ ব্যাংকের ব্যবস্থায় প্রধান অফিসের সাথে কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। এর ফলে পারস্পরিক সহযোগিতার ভিত্তি সম্প্রসারিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থনীতির এরূপ সরকারের কার্যকর মাত্রায় নিয়ন্ত্রণ বজায় থাকে। 4. নিয়ন্ত্রণ, কন্ট্রোল। শাখা অফিসগুলো প্রধান কার্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এরূপ কার্যালয়ে ব্যাংকে ব্যবসায়ের নীতিমালা প্রণয়ন করে এবং শাখাগুলো এসব নীতি বাস্তবায়ন করে। শাখা অফিসগুলোকে তাদের কাজের রিপোর্ট যথা নিয়মে প্রধান অফিসে পাঠাতে হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা ও অনুমোদন গ্রহণ করতে হয়। 5. শাখা প্রশাসনের স্বায়ত্তশাসন, অটোনমি ইন ব্রাঞ্চ অ্যাডমিনিস্ট্রেশন। সাধারণত শাখা অফিস গুলোকে অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে স্বাধীনতা দেওয়া হয়। এ সংক্রান্ত ঋণদান ও বিনিয়োগের ক্ষেত্রে এর উপর শাখা সীমিত সীমিত স্বায়ত্তশাসন ভোগ করে। শাখা ব্যবস্থাপক প্রধান অফিস প্রদত্ত ক্ষমতা সীমার মধ্যে থেকে শাখা অফিসের ব্যবস্থাপনা কার্য পরিচালনা করে। 6. নীতি প্রণয়ন ফর্মুলেশন অব পলিসি। ব্যাংকিং নীতি প্রণয়নের ব্যাপারে শাখা অফিস গুলোরও কোনো ভূমিকা থাকে না, এর দায়িত্ব পুরোপুরি প্রধান অফিসের। তবে নীতিমালা প্রণয়নের পূর্বে প্রধান কার্যালয়ের কর্মকর্তারা শাখা ব্যবস্থাপকদের সাথে প্রয়োজনীয় আলাপ আলোচনা করতে পারেন। 7. সুদের হারে সমতা ইকুয়ালিটি ইন ইন্টারেস্ট। একই ব্যাংকের বিভিন্ন শাখা যে অঞ্চলে অবস্থিত হোক না কেন প্রধান অফিস নির্দেশিত একই হারে আমানতের ওপর সুদ প্রদান ও ঋণের ওপর সুদ আদায় করে। এতে সারা দেশে সার্বিকভাবে সকল ব্যাংকেই মোটামুটি সুদের হারে সমতা প্রত্যাশিত হয়। 8. ঋণ দান স্যাংশনিং লোন। এরূপ ব্যাংক ব্যবস্থা শাখা অফিস গুলো প্রধান কার্যালয়ের নির্দেশ ও নিয়ম নীতি মাফিক ঋণ মঞ্জুর করে। কোনো ঋণ গ্রহীতা ঋণের আবেদন করলে এবং তার শাখা ব্যবস্থাপকের কর্তৃত্ব সীমার বাইরে হলে শাখা অফিসে প্রয়োজনীয় সুপারিশ সহায়তা প্রধান অফিসে প্রেরণ করে। প্রধান অফিস মঞ্জুর করলেই শাখা অফিস ঋণ দেয়। 9. কর্মী প্রশাসন পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন PERSONNEL। শাখা অফিসগুলো নিজেদের মর্জি অনুযায়ী কর্মী নিয়োগ পদোন্নয়ন বহিষ্কার বা কাউকে বদলি করতে পারে না। কর্মী প্রশাসন সংক্রান্ত সকল বিষয়ে প্রধান অফিস কর্তৃক নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অবশ্য পদোন্নয়ন বহিষ্কার ইত্যাদি বিষয়ে শাখা ব্যবস্থাপকের সুপারিশ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। 10. প্রতিষ্ঠানের স্বীকৃতি নেচার অব অর্গানাইজেশন। এরূপ ব্যাংকের একাধিক শাখা দেশ বিদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত থাকায় স্বাভাবিকভাবেই তা বৃহদায়তন ব্যবসায়ের গ্রুপ পরিগ্রহ করে। ফলে এরূপ ব্যবসায়ের মূলধনের পরিমাণ যেমনই বেশি হয় তেমনি অর্থনীতিতেও এর প্রভাব বেশি থাকে। 3.9 শাখা ব্যাংক বা শাখা ব্যাংকিং এর সুবিধা অ্যাডভান্টেজেস অফ ব্রাঞ্চ ব্যাংক অর ব্রাঞ্চ ব্যাংকিং। বর্তমান ব্যবসা বাণিজ্যের জগতে সম্প্রসারিত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদনে একক ব্যাংকে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হওয়ায় শাখা ব্যাংকে ব্যবসা ব্যবস্থার উদ্ভব ঘটে। এর এমন অনেক অসুবিধা বিদ্যমান যার কারণে বিশ্বজুড়ে এরূপ ব্যাংকে ব্যবস্থার প্রসার বিশেষভাবে লক্ষ্য করা যায়। সুবিধাসমূহ নিম্নে সংক্ষেপে আলোচিত হলো। এক, বৃহদায়তন প্রতিষ্ঠান লার্জ স্কেল অর্গানাইজেশন। শাখা ব্যাংকে বৃহদায়তন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা বৃহদায়তন ব্যবসায়ের সকল সুবিধা ভোগ করে। শ্রম বিভাজন, কর্মী প্রশিক্ষণ, গবেষণা, প্রশাসন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এই ব্যাংকে বাড়তি সুবিধা পায়। আর্থিক সামর্থ্য বেশি থাকায় সম্প্রসারিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনাও এরূপ ব্যাংকের পক্ষে সম্ভব। 2. অধিক মূলধন গঠন ফরমেশন অব হিউজ ক্যাপিটাল। দেশে বিদেশে বিভিন্ন স্থানে শাখা প্রতিষ্ঠিত থাকায় এরূপ ব্যাংকের পক্ষে অধিক হারে আমানত সংগ্রহ সম্ভব হয়। বিলোপের আশঙ্কা কম থাকায় অনেকে এরূপ ব্যাংকে অর্থ জমা রাখতে উৎসাহী হয়। ফলে দেশের পক্ষে প্রয়োজনীয় মূলধন গঠনে এরূপ ব্যাংকে অধিক কার্যকরী ভূমিকা রাখতে পারে। 3. মূলধনের গতিশীলতা বৃদ্ধি ডাইনামিজম ইন ক্যাপিটাল। শাখা ব্যাংকিং ব্যবস্থায় স্বাভাবিকভাবেই মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায় কারণ এক শাখার উদ্বৃত্ত তহবিল ফান্ড সহজে অন্য শাখায় স্থানান্তরিত করে ঋণদান ও বিনিয়োগ করা সম্ভব হয়। এতে মূলধনের গতিশীলতা যেমনই বাড়ে তেমনি মূলধনের কার্যকর ব্যবহারও নিশ্চিত করা যায়। 55. 4. ঝুঁকি বণ্টনের সুবিধা স্কোপ অব রিস্ক ডিস্ট্রিবিউশন। অনেক শাখা থাকার ফলে কোনো শাখায় ক্ষতি হলেও তা অন্যদের ওপর বণ্টনের সুযোগ থাকে। ফলে 2-4টা শাখায় ক্ষতি হলেও তা প্রতিষ্ঠানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় না, যে কারণে এরূপ ব্যাংকে নতুন শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকে ব্যবসায়ী সুফলকে গ্রাহকদের দোরগোড়ায় নিয়ে যেতে পারে। 5. তারল্যের সুবিধা অ্যাডভান্টেজেস অফ লিকুইডিটি। এরূপ ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন শাখা অফিস পাশাপাশি থেকে ব্যবসা পরিচালনা করে। ফলে শাখাগুলো কোনো জরুরি প্রয়োজনে পাশের শাখা থেকে অর্থ সংগ্রহ করতে পারে। এতে ঝুঁকি এড়ানোর জন্য অধিক পরিমাণ তারল্য সংরক্ষণের প্রয়োজনীয়তা হ্রাস পায়। ফলে ব্যাংকে অধিক পরিমাণ ঋণ দিতে সমর্থ হয়। 6. দক্ষ ব্যবস্থাপনা ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট। শাখা ব্যাংকের আর্থিক সামর্থ্য অধিক হওয়ায় এরা বেশি বেতন দিয়ে অভিজ্ঞ ও দক্ষ কর্মচারী নিয়োগ করতে পারে। এছাড়া বিভিন্ন কাজে বা শাখায় বদলির মাধ্যমে ব্যবস্থাপকদের হাতে কলমে কাজ শেখানো যায়। প্রশিক্ষণ সুবিধা থাকার কারণেও ব্যবস্থাপক ও কর্মীরা দক্ষ হওয়ার সুযোগ পায়। 7 প্রশিক্ষণ সুবিধা ট্রেনিং ফেসিলিটি। এরূপ ব্যাংকিং ব্যবস্থার একটা বড় সুবিধা হলো কর্মী ও নির্বাহীদের কাজের মাধ্যমে ও বিশেষ প্রশিক্ষণের আওতায় এনে প্রশিক্ষণ দেওয়া যায়। কর্মীদেরকে বিভিন্ন শাখায় বদলি, প্রমোশন ইত্যাদির মাধ্যমে যেমনই ট্রেনিং দেওয়া যায় তেমনি আর্থিক সামর্থ্য থাকায় প্রশিক্ষণ কেন্দ্র খুলেও প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়। 8 সুদের হারে সমতা, ইকুয়ালিটি ইন ইন্টারেস্ট রেট। এরূপ ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকগুলোর প্রধান অফিসের সাথে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ্য করা যায়, ফলে কেন্দ্রীয় ব্যাংকে সুদের হারে সমতা বজায় রাখার জন্য ব্যাংকগুলোর উপর প্রভাব সৃষ্টি করতে পারে। শাখাগুলো প্রধান কার্যালয়ের নির্ধারিত সুদের হার অনুসরণ করে বলে সারা দেশে সুদের হারে সমতা বিরাজ করে। 9 বৈদেশিক বাণিজ্য ভূমিকা, রোল ইন ফরেন ট্রেড। বিদেশে শাখা থাকে বলে শাখা ব্যাংকে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিময়ে সহজেই অংশগ্রহণ করতে পারে। এছাড়া বিদেশে অর্থ প্রেরণেও সুবিধা হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো প্রয়োজনে বৈদেশিক বিনিময়ে শাখা করে এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করে। 10 দক্ষ ব্যাংকিং সুবিধা প্রদান, ইফিশিয়েন্ট ব্যাংকিং সার্ভিস। আর্থিক সঙ্গতি বেশি থাকায় এরূপ ব্যাংক দক্ষ কর্মী নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশলের ব্যবহার করে গ্রাহকদেরকে উন্নত সেবা প্রদান করতে পারে। এছাড়া তথ্য সরবরাহ, পরামর্শ দান, প্রতিনিধিত্ব ইত্যাদি কাজেও এ ব্যাংকের পক্ষে অধিক ভূমিকা রাখা সম্ভব হয়। 11 অর্থ স্থানান্তরের সুবিধা, প্রভিশন অব ট্রান্সফার অব মানি। শাখা ব্যাংকিং ব্যবস্থার একটা বড় সুবিধা হলো অর্থ স্থানান্তরের সুবিধা। দেশ বিদেশের বিভিন্ন স্থানে শাখা থাকায় যে কোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট সংগ্রহ করে আদিষ্ট শাখা থেকে তার অর্থ অতি সহজে উত্তোলন করা যায়। 12 সুষ্ঠু ব্যাংকিং নীতির অনুসরণ, অ্যাডপ্টিং অব প্রপার ব্যাংকিং পলিসি। এরূপ ব্যাংকিং ব্যবস্থায় দেশের বিভিন্ন স্থানে শাখা প্রতিষ্ঠিত থাকায় প্রধান অফিস দেশের অর্থনৈতিক অবস্থা, ঋণ পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করতে পারে। গবেষণার সুযোগ থাকাতেও বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করা যায়, ফলে সুষ্ঠু ব্যাংকিং নীতিমালার গ্রহণ ও তার অনুসরণ করা সম্ভব হয়। 13 কেন্দ্রীয় ব্যাংকের সাথে সুসম্পর্ক, গুড রিলেশনশিপ উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। এ ধরনের ব্যাংকিং এর ক্ষেত্রে দেশে মোট ব্যাংকের সংখ্যা কম কম হয়। ব্যাংকগুলোর প্রধান অফিস সাধারণত বড় শহরে কেন্দ্রীয় ব্যাংকের সন্নিকটে প্রতিষ্ঠিত থাকে, ফলে উভয়ের মধ্যে পারস্পরিক স্বার্থে উত্তম যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে, ফলে উভয়ই উপকৃত হয়। 14 অধিক কর্মসংস্থান, মোর এমপ্লয়মেন্ট। শাখা ব্যাংকের ক্ষেত্রে এর প্রধান অফিস থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের শাখা অফিস পর্যন্ত প্রচুর লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এর ফলে দেশের বেকার সমস্যার চাপ কমে। আমাদের মতো দরিদ্র দেশেও শিক্ষিত জনশক্তির একটা উল্লেখযোগ্য অংশ ব্যাংকে কর্মরত দেখা যায়। 15 চাকরির উৎকর্ষতা, ডেভেলপমেন্ট অফ সার্ভিস। শাখা ব্যাংকের আর্থিক সামর্থ্য ভালো থাকায় কর্মীদের কল্যাণে এর পক্ষে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। আকর্ষণীয় বেতন কাঠামোর অনুসরণ, প্রশিক্ষণ ও পদোন্নতির সুযোগ, ঋণ সুবিধা প্রাপ্তি, বদলির সুযোগ, ভবিষ্যৎ কল্যাণ ব্যবস্থার ও উপস্থিতি ইত্যাদির ফলে এরূপ ব্যাংকের চাকরি কর্মীদের নিকট আকর্ষণীয় গণ্য হয়। 16 প্রচারের সুবিধা, পাবলিসিটি। বর্তমান প্রচারের যুগে এই ব্যাংকে স্বল্প খরচে প্রচার সুবিধা লাভ করে। বিজ্ঞাপনে যে অর্থ ব্যয় হয় বিভিন্ন শাখার উপর তা ধার্য করলে এর উপরে ব্যয় তেমন উল্লেখযোগ্য গণ্য হয় না। এছাড়া এর এক শাখা অন্য শাখার প্রচার করে, একই ধরনের সাইনবোর্ড সহজে জনসাধারণের মাঝে এর পরিচিতি তুলে ধরে। Oh no! 17 অধিক জনসংস্থা পাবলিক কনফিডেন্স শাখা ব্যাংক বৃহত্তম প্রতিষ্ঠান বিধায় স্বাভাবিকভাবে এর সামর্থ্যের বিষয়ে জনগণের আস্থা থাকে ঝুঁকি বন্টনের সুযোগ থাকায় সহজে এর স্থায়িত্ব হুমকির সম্মুখীন হয় না কোনো শাখা ব্যাংক সমস্যায় পড়লে কেন্দ্রীয় ব্যাংকের জাতীয় স্বার্থে তারা পাশে এসে দাঁড়ায় ফলে এই ব্যাংক অধিক জনস্থ সহকারে কাজ করতে পারে 18 অর্থনীতিতে অবদান কন্ট্রিবিউশন ইন দি ইকোনমি অধিক সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন অধিক ঋণদান ও বিনিয়োগ প্রত্যন্ত অঞ্চলের শাখা প্রতিষ্ঠা বৈদেশিক বিনিময়ে অংশগ্রহণ অধিক লোকের কর্মসংস্থান সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা দান ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে শাখা ব্যাংকের জাতীয় অর্থনীতিতে অধিকতর অবদান রাখতে সমর্থ হয় শাখা ব্যাংক বা শাখা ব্যাংকিং এর অসুবিধা ডিসঅ্যাডভান্টেজেস অফ আ ব্রাঞ্চ ব্যাংক অর ব্রাঞ্চ ব্যাংকিং শাখা ব্যাংকিং ব্যবস্থার অনেকগুলো সুবিধা বলা হলেও এটা একেবারে অসুবিধা হতো তা বলার কোনো সুযোগ নেই বৃহদায়তন প্রতিষ্ঠানের যেসব স্বাভাবিক অসুবিধা লক্ষণীয় সেগুলো ছাড়াও এর বেশ কিছু অসুবিধা রয়েছে নিম্নে তা আলোচনা করা হলো 1 ব্যবস্থাপনার অসুবিধা প্রবলেম ইন ম্যানেজমেন্ট এরূপ ব্যাংকিং ব্যবস্থায় দূরবর্তী স্থানে অবস্থিত শাখাগুলো তদারক করা প্রধান অফিসের ঊর্ধ্বতন পক্ষে অনেক সময় অসুবিধাজনক হয়ে দাঁড়ায় এছাড়া শাখার সংখ্যা অনেক বেশি হলে স্বাভাবিকভাবে ব্যবস্থাপনা কার্য জটিল হয় এতে পরিচালনা ও নিয়ন্ত্রণের সমস্যা হয় এবং বিশৃঙ্খলা বিরাজ করে দুই সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব ডিলে ইন ডিসিশন মেকিং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সারা দেশে শাখার ব্যবস্থা শাখার অবস্থা পর্যালোচনা তাদের নিকট হতে প্রয়োজনীয় তথ্য পরামর্শ গ্রহণ করতে হয় শাখা সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে শাখা ব্যবস্থাপকদের সাথে পরামর্শের প্রয়োজন পড়ে ফলে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় 3 স্থানীয় চাহিদার প্রতি উপেক্ষা ইন্ডিফারেন্সের টু লোকাল নিড শাখা ব্যাংকের নীতি পদ্ধতি ও সিদ্ধান্ত প্রধান অফিস কর্তৃক গৃহীত হয় ফলে কোনো শাখার স্থানে চাহিদা বা অর্থনীতির আগ্রহ অনাগ্রহ এগুলোকে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব পায় না এতে শাখা পর্যায়ে মক্কেল গ্রহণ প্রয়োজনীয় সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয় 4 ঋণ দানে বিলম্ব শাখা ব্যাংকিং ব্যবস্থার কোনো শাখাকে ঋণ মঞ্জুর করতে হলে সাধারণত প্রধান কার্যালয়ের অনুমতি নিতে হয় এই জন্য কোনো প্রস্তাবনা শাখা অফিস থেকে প্রধান অফিসে পাঠানো হয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই প্রধান অফিসে অনেক সময় সিদ্ধান্ত দিতে সব বিলম্ব করে ফলে শাখা পর্যায়ে ঋণ গ্রহীতাদের ঋণ পেতে খুবই বিলম্ব হয় 5 একচেটিয়া প্রবণতা সৃষ্টি মনোপ্লাস্টিক টেন্ডেন্সি বৃহদায়তন প্রতিষ্ঠান ও ব্যাপক আর্থিক সামর্থ্যের কারণে সারা দেশে একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা কখনো এরূপ ব্যাংকিং ব্যবস্থায় পরিলক্ষিত হয় আর এরূপ প্রবণতা একবার প্রতিষ্ঠিত হলে তা জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সমাজে ধন বৈষম্যের সৃষ্টি হয় 6 উপরিব্যয়ের আধিক্য এক্সট্রা এক্সপেন্স শাখা ব্যাংকিং ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই উপরিব্যয়ের আধিক্য লক্ষ্য করা যায় প্রত্যেক শাখার জন্য ন্যূনতম জনবল সংগ্রহ করতে গিয়ে সামগ্রিকভাবে কর্মী ব্যয় বাড়ে এছাড়া প্রত্যেকটা শাখার জন্য ন্যূনতম ব্যয় নির্বাহের যে সুযোগ থাকে তার উপর প্রধান অফিসের কার্যকর নিয়ন্ত্রণ থাকে না এতেও ব্যয় বৃদ্ধি পায় সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে গিয়েও ব্যয় বাড়ে 7 দুর্নীতি ও জালিয়াতি করাপশন অ্যান্ড ফ্রড এরূপ ব্যাংকিং ব্যবস্থায় প্রধান অফিস থেকে অনেক দূরাঞ্চলে বা দেশের বাইরেও শাখা অফিস খোলা হয় এ সকল শাখার উপর অনেক সময় প্রধান অফিসের কোনো কার্যকর নিয়ন্ত্রণ থাকে না ফলে শাখা ব্যবস্থাপকের মাঝে স্বেচ্ছাচারিতার সৃষ্টি হয় অসৎ ব্যবস্থাপকরা দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেয় এতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় আর প্রত্যক্ষ সম্পর্কের অভাবে অ্যাবসেন্স অফ ডিরেক্ট রিলেশনশিপ এক্ষেত্রে ব্যাংকের মালিক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে শাখা ব্যবস্থাপক বা কর্মীদের প্রত্যক্ষ সম্পর্ক প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকে না ব্যাংকের গ্রাহকগণও এরূপ সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ হতে বঞ্চিত হয়, ফলে কর্তৃপক্ষের পক্ষে সবার মতামত চাওয়া পাওয়া সম্পর্কে জানা সম্ভব হয় না। এর ফলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সম্পর্কে সুফল হতে বঞ্চিত হয়। নয়, অন্যের ব্যর্থতার দায়ভার বহন, টেকিং দ্য লায়াবিলিটিজ অব আদার্স শোল্ডার। এই ধরনের ব্যাংকিং ব্যবস্থা দুর্বল শাখা সমূহের দায়ভার শক্তিশালী শাখা সমূহের উপর বণ্টিত হয়, যার সুবাদে অনেক সময়ই প্রতিযোগিতার বসে নতুন শাখা প্রতিষ্ঠার প্রবণতা ঊর্ধ্বতনদের মাঝে চেপে বসে। এতে দুর্বল শাখার সংখ্যা বৃদ্ধি পায় এবং যার পরিণতিতে প্রতিষ্ঠানের লাভের পরিমাণ হ্রাস পায়। 10, বিমপের প্রতিক্রিয়া, ইফেক্ট অফ অ্যাবলিশমেন্ট। শাখা ব্যাংকিং ব্যবস্থায় কোনো শাখা ব্যাংকের বিলোপ ঘটলে বা বিলোপের সম্ভাবনা দেখা দিলে তা জাতীয় অর্থনীতির উপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এতে হাজার হাজার আমানতকারীকে পথে বসতে হয়, শত শত কর্মী তাদের চাকরি হারায়, যার ফলাফল অর্থনীতিতে খুবই নেতিবাচক হয়ে থাকে। প্যারা, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় শাখা ব্যাংক ব্যবস্থায় অনেকগুলো সমস্যা বিদ্যমান। অবশ্য এই ক্ষেত্রে প্রধান অফিসের কার্যকর নিয়ন্ত্রণের সমস্যা মুখ্য। তবে এরূপ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে এবং শাখা ব্যবস্থাপক সহ দক্ষ হলে এরূপ ব্যাংকের ব্যবস্থা সকল বিচারে উত্তম, যার কারণে সারা বিশ্বে এরূপ ব্যাংক ব্যবস্থার আধিক্য পরিলক্ষিত হয়। পরের প্যারা হলো 3.11, একক ব্যাংকিং ও শাখা ব্যাংকিং এর মধ্যে পার্থক্য।